السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آلوچنا করছিলাম রোগীকে সাক্ষাৎ করতে গিয়ে তার বিভিন্ন আদব নিয়ে। রোগী সাক্ষাৎ করতে গিয়ে কি বলতে হয়, কি করতে হয়, আমরা কিছু আলোচনা করেছি। এখন আজকে বলবো রোগী দেখতে গিয়ে কি বলবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোন রোগী যখন দেখতে যান হাসপাতালে কিংবা কারো বাড়িতে, তখন কি বলেন? নাকি যে যেমনে পারে গো, বাংলাতে বলি, আরবি দোয়া কি বলেন? সুন্নতি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, বলতে বলেছেন, সেই সমস্ত দোয়ার মধ্যে কি দোয়া বলেন? নাকি একটাও নেই জানা? জাজাকাল্লাহ খায়, তো ধান বানতে শিবের গীত হবে। এখানে জাজাকাল্লাহ খায় কি কি আপনার উপকার করলো যে আপনি তাকে জাজাই দিচ্ছেন? তবে আপনি বলতে পারেন যে রোগ বালা মুসিবত, এই মুসিবতে ধৈর্য ধরলে পরে আল্লাহ তা জাজা দেবে, বাংলাতেই বলেন। কিন্তু সুন্নতি দোয়া মুশকিল যে খুব কম সংখ্যক লোক জানে যে জোয়া বলতে হয়। রোগী দেখতে গিয়ে তার সামনে এমন কথা বলবেন না যা শুনে সে আতঙ্কিত হয়, ঘাবড়ে যায়। হাই হাই গো, এই তো অনেক তো ডেঞ্জারাস ব্যাপার, তো সিরিয়াস, এ তো এ হয় সেই হয়। যখন আমাদের যখন সুগার হলো প্রথমে, তখন প্রথম থেকেই বলছে কিডনি নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে, চোখ কানা হয়ে যাবে, এরে এত তাড়াতাড়ি কেন রে বাবা? প্রথমেই শুরুতেই রোগী দেখতে এলেন, রোগী বসলেন, ও হো গো এই তো অবস্থা খারাপ, ও পাড়ার অমুকের হয়েছিল, মারা গেছে। এবার যদি আপনি রোগীর সামনে বলেন, তো রোগী তো মরার আগেই মরবে, তাই না? তো এগুলো জ্ঞানী লোকেদের কাজ না, জ্ঞানী লোকরা এরকম বলে না। দেখবেন যারা জ্ঞানী ডাক্তার তারা কোনোদিন বলবে না, কাকে বলবে? আত্মীয়কে বলবে যে এ টিকবে না, রোগীকে বলবে না যে তুমি আর বাঁচবে না, তাকে সান্ত্বনা দেবে। মানে তার মনকে সবল করাই হচ্ছে অর্ধেক চিকিৎসা, এমন ভাবে তাকে সান্ত্বনা দেবে যেন সে মনের ভিতরে বল পায়, সে বাঁচতে কি করে সাহস করে, বাঁচে বেঁচে যাবে এরকম একটা তার ভিতরে আগ্রহ সৃষ্টি হয়। আর যদি সে ভিতর থেকে নিরাশ হয়ে যায় যে আমি আর বাঁচব না, তখন তো সে তো নিঃশ্বাস নিতে চাইবে না। যেমন কথার জন্য বলি, একটা লোক মনে করুন পানিতে পড়ে গেছে পুকুরে কিংবা নদীতে, সে দেখছে কাছেই কি আছে, পার যাকে বলে মাটি, তো তখন হাত পা নাড়ায় যে কোন রকম করে গিয়ে আমি উঠব। কিন্তু যদি এমন জায়গায় পড়ে যে চারিদিকে কোন পার নেই, হাত পা নাড়াবে আর খাওয়াস উপায় নেই, কোন থেকে যাবো না দিয়ে ও ছেড়ে দিল, তাই না? তো এই জন্য রোগীকে সাক্ষাৎ করে এটাই হচ্ছে কর্তব্য। মানুষ কেন সাক্ষাৎ করতে, কেন ইসলাম বলেছে এত স্বভাব, 70,000 ফেরেস্তা আপনার জন্য দোয়া করবেন, জানতে শুনেছেন 70,000 ফেরেস্তা সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন, এমনিতে না, নিশ্চয়ই কোন মর্যাদা আছে, মাহাত্ম্য আছে। আর সে হচ্ছে সেই জ্ঞানী লোক যে রোগীর পাশে বসে রোগীর জন্য দোয়া করে, প্লাস রোগীকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে দেয় যে তুমি এই করো, তুমি এই করো, যেগুলো ভালো, খারাপ কথা বলে তাকে ঘাবড়ে দেয় না, তার রোগ বৃদ্ধি পায় অথবা তার মৃত্যু অনিবার্য মনে করে এবং মরণ আসার পূর্বেই সে জীবনের হাল ছেড়ে বসে। বরং এমন কথা বলবেন যাতে সে পীড়িত মনে সান্ত্বনা পায়, শেষ অবস্থায় হলে মনের ভিতর যেন কোন প্রকার নিরাশা না জাগে। তাকে বলুন আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, কত লোক ভালো হয়ে গেছে, কত চিকিৎসা, আজকালের কোন সমস্যা নেই, চিকিৎসা আছে। আপনি জানেন যে ভিতরে ভিতরে জানছেন যে যদিও আপনি মনে করেন তবু আপনি গায়েবের খবর জানেন না, ক্যান্সার হলেই যে মারা যাবে তা কোনো গ্যারান্টি আছে? আমরা জানি যে ক্যান্সার রোগের ওষুধ নেই, বহু রোগে বহু ক্যান্সার আছে এরকম যে তারও ওষুধ আছে, কিন্তু সাধারণত ক্যান্সার রোগের ওষুধ নেই। কিন্তু আপনি এটাও শুনেছেন যে ডাক্তার রিপোর্ট লিখে দিল যে ক্যান্সার হয়ে গেছে, মারা যাবে, আত্মীয়দেরকে বলল একে যা খাওয়াবার খাইয়ে দেন, এ আর বাঁচবে না, রোগীও জেনে ফেলেছে যে আমি আর বাঁচব না, ক্যান্সার আর চিকিৎসা নেই। তখন সে ছিল বিশাল বড় লোক, আমেরিকার ঘটনা, বিশাল বড় লোক। তখন সে করল কি যে আমার মালধন কি হবে, আমার কেউ নেই, চল ফুটিয়ে দি। তখন মালধন ফুটিয়ে দিয়ে সে কি করতে লাগলো, আনন্দ করতে, আনন্দ ফুটতে, অবশ্য সে আল্লাহর প্রতি তার ইমান নেই, এই বলে সে অসৎ পথে ব্যয় করতে লাগলো। কয়েকদিন বা কয়েক মাস বা কয়েক বছর পর সে মারা গেল না, ডাক্তারের কাছে যখন আবার টেস্ট করালো বা আপনার রক্ত ইত্যাদি পরীক্ষা করল, তখন দেখা গেল তার ক্যান্সারের যে উপসর্গ ছিল, ক্যান্সারের যে কারণ ছিল, দূর হয়ে গেছে। কেন? ডাক্তার তো বলে দিল যে আর বাঁচবে না। এরকম আমাদের অনেক রোগী, শুধু ক্যান্সার রোগী না, অনেক রোগীকে বলা হয় যে রোগী মারা গেছে, বরং অনেক রোগীকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, তারপরে আবার সে বাড়িতে গিয়ে, শ্মশানে গিয়ে, কবরে গিয়ে দেখা যায় নড়ছে, হয় না? হয় না? কবরে গিয়েও হাত নড়াচ্ছে, কি ব্যাপার, আমার আব্বা দাফন করেছে, নড়ছে কেন? এ তো আমার সামনেই আছেন, ইনি বলছেন যে এই অবস্থা, তাদের এই ঘটনা ঘটেছে। তাহলে আপনি জানেন না যে সে মারা যাবে, তো তাকে মরার আগেই কেন আপনি মারছেন? সুতরাং তাকে সান্ত্বনা দেবেন যে মরবে না ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাবেন, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা রাখুন, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, এই বলে আপনি তাকে সান্ত্বনা দেবেন। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন, এ রোগের জন্য চিন্তার কারণ নেই ইত্যাদি। আর খবরদার তার নিকট বলবেন না এ রোগের কোন ওষুধ নেই গো, এ রোগে মানুষ বাঁচে না, এ রোগ কঠিন রোগ, আপনি আর বাঁচবেন না, আপনি আপনার বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে যান, ভালো মন্দ যা খাবার খেয়ে নিন, আরো অনেক রকমের কথা, আরো অনেক রকমের কথা মানুষ বলে থাকে। আর যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, যারা ডাক্তার, যদি কোনো উপসর্গ দেখে বুঝতে পারেন যে সে আর বাঁচবে না, এটা কার উদ্দেশ্যে বলছি? ডাক্তারদের উদ্দেশ্যে। তবুও তা গায়েবি খবর, আপনি কি করে জানলেন যে বাঁচবে না? আপনি জানতে পারেন যে হ্যাঁ এই হলে পরে রোগী মারা যায়, কিন্তু তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না, কারণ আপনি গায়েবের খবর জানেন। যেমন উদাহরণ দিলাম, ডাক্তাররা বলার পরেও সে বেঁচে আছে, আবার অনেক সময় ডাক্তাররা বলে হ্যাঁ এই বাঁচবে কিন্তু মারা যায়, সে খবর কাউকে বলবেন না, আপনি কাউকে বলবেন না। সুনিশ্চিত হলে অনর্থক খরচের হাত থেকে রোগীর আত্মীয়কে বাঁচাবার উদ্দেশ্যে, যে খামকে খরচ করবে, কে নিয়ে গিয়ে এখানে সেখানে নিয়ে যাবে, তো আপনি রোগীর আত্মীয়কে সে খরচ বাঁচাবার উদ্দেশ্যে আপনি বলতে পারেন, রোগীকে না বলে তার আত্মীয়কে বলুন রোগীকে খবরদার ঘাবড়ে দেবেন না, রোগ তো হতেই পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ কত রোগে ভুগেছেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রোগে ভুগেছেন, কিন্তু রোগে মুমিনের গোনাহ ঝরে, মর্যাদা বৃদ্ধি করে, এসব কথা তাকে স্মরণ করিয়ে দেন। কাকে? রোগীকে। রোগী হয়েছে, কষ্ট পাচ্ছে, তাকে স্মরণ করিয়ে দেন যে রোগ হলে পরে কি হয়। রোগ থেকে কেউ মুক্ত হতে পারে না। আজকেই আমাকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি বলল যে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, রোজা করি, এই করি, সেই করি, আমার কোন ত্রুটি নেই, তবুও আমার কেন মুসিবত আসছে? এটা বলা ঠিক? এরকম অভিযোগ করা ঠিক না। আপনি যত বড়ই আল্লাহর নেক বান্দা হন, তো আপনার আপনি এই অধিকার পেয়ে বসেন না যে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস আছে, তো সেগুলো স্মরণ করিয়ে দেন, তাকে বোঝান। অনেকে দেখবেন অভিযোগ করছে, আমি কি এমন করেছি যে আমার এই রোগ হলো, আমার এত বড় রোগ, আমার এত বড় কষ্ট, আমি কি এমন করেছি? এটা অভিযোগ, আল্লাহর তকদিরে অভিযোগ আনা জায়েজ না, বরং অনেক পর্যায়ে কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায় মানুষ। সুতরাং অভিযোগ কেউ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রোগ ভুগেছেন, কত কষ্ট পেয়েছেন, বিষ খাওয়ার প্রতিক্রিয়া তার ভিতরে দেখা দিয়েছিল। আজকে আবার একটা নতুন শুনলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাকি কোন সাপ এসেছিল, তারপরে সাপে কামড়ে দিয়েছিল, তারপরে সেই সাপের কামড়ের ফলে রক্ত মাটিতে পড়েছিল, তারপরে সেই রক্ত থেকে নাকি মেহেন্দি গাছ হয়েছে। এইসব আজগবি আজগবি ঘটনা আমাদের নেটে দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে, আল্লাহ মুস্তান, এসব গল্প। মেহেন্দি গাছের ইতিহাস এইভাবে আমাদের জানা নেই। যাই হোক, এখন আপনি রোগী দেখতে গেছেন, তাকে স্মরণ করাবেন এইসব কথা, যে আপনার রোগ হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার রোগ হলে আপনার কোনো ক্ষতি নেই, আপনি কষ্ট পেলে আপনার ক্ষতি নেই, আপনি ভালো লোক হলেও ভাববেন না যে আপনার রোগ হয়েছে কোনো শাস্তির জন্য, কারণ রোগ বালা আসে ঠিক কথায়, শাস্তির জন্য আসতে পারে। আপনি হয়তো এমন কোনো কাজ করেছেন যে কাজের শাস্তি স্বরূপ আপনার কাছে রোগ বালা আসতে পারে। আপনি যদি মনে করেন যে আমি তো কোনো পাপ করিনি, তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, তাহলে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনার ঈমানের মজবুতি আছে কিনা পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিসসালামকে চেনেন? তিনি একজন নবী ছিলেন, কেন এত রোগগ্রস্ত হয়েছিলেন, কেন এত মুসিবতগ্রস্ত হয়েছিলেন? ইউনুস আলাইহিসসালামকে চেনেন? তিনি একজন নবী ছিলেন, কেন তাকে মাছে গিলে ফেলেছিল? নবী হলে তো বাঁচার কথা, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকালের আগে কতদিন কষ্ট ভুগেছিলেন। সুতরাং এই যে আখেরি চাহার সোমবার বলে, আখেরি চাহার সোমবার কাকে বলে, শেষ বুধবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনই রোগমুক্তি পেয়েছিলেন বা ইত্যাদি যাই হোক, তারপরে তার ইন্তেকাল হয় কিবারে, সোমবারে, সোমবারে তার ইন্তেকাল হয়। তো এইভাবে তিনি কষ্টে ভুগেছিলেন এবং কষ্টের সময়ে যখন ইন্তেকালের আগে বারবার পানিতে হাত রেখে মা কপালে নিতেন, আর কপালে কষ্ট হতো বলেই তো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, মরণের আছে বিভিন্ন যন্ত্রণা, সেই যন্ত্রণায় তিনি ছটফট করেছেন। মা এসা বলছেন যে আমি কারো সহজ মরণ দেখলে আমি হিংসা করতাম, ভাবতাম কি লোকটা ভালো তাই সহজে মারা গেল, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলাম মরণের সময় এমন কষ্ট করছেন, তখন থেকে আর হিংসা করা, তখন থেকে হিংসা বাদ দিলাম। তার মানে জানলাম যে ভালো লোক হলেই যে সহজে মরবে এটা কোনো গ্যারান্টি নাই, আর খারাপ লোক হলেই যে বেশি কষ্ট পাবে এরও কোনো গ্যারান্টি নাই। আপনি বুঝাবেন তাকে যে রোগ হয়েছে, সমস্যা নেই, আপনি হয়তো গোনাহ করেননি, আর যদি গোনাহ করেছেন তো আপনার গোনাহ ঝরে যাবে, আপনি পাপি তাপি বান্দা হলে আপনার গোনাহ ঝরে যাবে। আর যদি আপনি গোনাহ বেগুনাহ হন, মানে আপনার গোনাহ নেই, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। আর না হয় আল্লাহ তাআলার কাছে আপনার এক মর্যাদা নির্ধারিত হয়ে আছে, আর সবারই নির্ধারিত হয়েই থাকে, তকদিরে নির্ধারিত হয়েই থাকে, কিন্তু সে এখনো সেই কাজ করে না যে কাজের জন্য সে ওই মর্যাদা পাবে, তখন আল্লাহ তাআলা তাকে মুসিবতে ফেলে সেই মর্যাদার উপযুক্ত করে নেন। এইসব কথা কোথায় আছে, হাদিসে আমি বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো কাকে বলবেন আপনি, রোগীকে, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান মারাদুন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। কোন মুমিনকে যখন কোন রোগ অথবা অন্য কিছুর মাধ্যমে কষ্ট পৌঁছে, তখনই আল্লাহ তার বিনিময়ে তার পাপ রাশিকে ঝরিয়ে দেন, যেমন বৃক্ষ তার পাতাকে পাতারাশিকে ঝরিয়ে দেয়। কখন? শীতকাল এলে, শীতকাল চলছে, বসন্ত যেমনি পড়বে তেমনি পাতাগুলো হলুদ হয়ে দেখবেন, যাদের গাছ সব পাতা তো ঝরে না, খেজুর পাতা তো ঝরে না, যে পাতা ঝরে, যে গাছের পাতা ঝরে, চিরহরিত না, যেমন শাল গাছ, শাল বন যাদের আছে তারা জানে, আর শাল বনের আশেপাশে সেই পাতা নিয়ে এসে তারা সারা বছর জ্বালানি রূপে ব্যবহার করে, তারপরে সমস্ত পাতা ঝরে যায়। ঠিক ওই রকমই গাছের পাতা ঝরানোর মতো গোনা ঝরে যাবে, এটা আপনি রোগীকে বলে দেন। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সাইয়েব কিংবা উম্মে মুসাইয়েব বলে এক মহিলার কাছে গেলেন, তখন উম্মে সাইয়েব মানে কাঁপছিলেন, তিনি কাঁপছিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উম্মে সাহেব মা লাকি তুজাফজিফিন, উম্মে সাহেব তুমি কাঁপছো কেন? বললেন, কালাত আল হুম্মা, জ্বর হয়েছে ইয়া রাসূলুল্লাহ, জ্বর হয়েছে। লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন তাতে বরকত না দিক। এটা কি হলো, দোয়া না বদ্দোয়া? বদ্দোয়া হলো যে আল্লাহ যেন জ্বরে বরকত না দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বিল হুম্মা, এই দেখেন বদ্দোয়া মানেই হচ্ছে গালি, বদ্দোয়া মানে কি, এক প্রকার গালি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বিল হুম্মা, হুম্মাকে গালি দিও না, জ্বরকে গালি দিও না, ফাইন নাহা তুজহিবু খাতায়া বানি আদম কামা ইউজহিবুল কীরু খাবাসাল হাদিদ, কারণ এই জ্বর আদম সন্তানের গোনাহকে পরিষ্কার করে যেমন হাপড়, কামারের হাপড় লোহার জংকে পরিষ্কার করে। এতে জ্বরের মাঝে বরকত দিও না কেন বলছো, জ্বর তোমার বরকতের বিষয়, জ্বর হলে তোমার বরকত হবে, তাতে কি হবে, তোমার গোনাহ পুড়িয়ে দেবে, যেমন আগুন লোহার জংকে পুড়িয়ে দেয়, তেমনি আগুনে জ্বরের যে আগুন তাপ আছে সেই তাপ তোমার গোনাহকে পুড়িয়ে দেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আপনি তাকে জানাবেন, আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على قدر دينه ফালাম ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সকল মানুষ অপেক্ষায় নবীগণই অধিকতর কঠিন বিপদের সম্মুখীন হন, অতঃপর তাদের চেয়ে নিম্নমানের ব্যক্তি, তার মানে কারা? সাহাবারা। তারপর তাদের চেয়ে নিম্নমানের ব্যক্তিগণ, তার মানে তাবিঈনগণ, তাদের এইভাবে ধাপে ধাপে তারা বিপদে আক্রান্ত হন। মানুষকে তার দিনের পরিপূর্ণতার পরিমাণ অনুযায়ী বিপদগ্রস্ত করা হয়, তার মানে যার দিন যত মজবুত হবে, যত বেশি হবে, তাকে তত বিপদগ্রস্ত করা হবে। সুতরাং তার দিনে যদি মজবুতি থাকে, তবে যে পরিমাণ মজবুতি আছে ঠিক সেই পরিমাণ তার বিপদও কঠিন হয়ে থাকে। আর যদি তার দিনে দুর্বলতা থাকে, তাহলে তার দিন অনুযায়ী তার বিপদও হালকা হয়। সুতরাং যার বালা মুসিবত হয় না, সেই জন্য একথা মনে না করে যে আমি পারলো, এরকম যদি মনে করে কেউ, তার রোগ হয় না অতএব সে ভালো লোক, এরকম যেন কেউ মনে না করে। পরিশেষে এই অবস্থা হয়, সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো পাপ অবশিষ্ট থাকে না। রোগ রোগ হয় আর হয়, রোগ হয় হয়, বিশেষ করে যাদের মানে অবস্থায়ী রোগ। অবস্থায়ী রোগ বলতে যে রোগ ভালো হয় না, যেগুলো আপনার চিরস্থায়ী রোগ, যেমন সুগার, যেমন প্রেশার, যেমন ক্যান্সার। ক্যান্সার তো বেশি দিন টিকে না, ক্যান্সার ধরে গেলে বেশি দিন টিকবে না, তবু যে রোগগুলো দীর্ঘস্থায়ী হয়, সুগার, প্রেশার, ডায়াবেটিস যাকে বলে, এইসব রোগগুলোতে যদি ধৈর্য ধরে মান্দা, এবং তাতে কষ্ট, বিভিন্ন কষ্ট হয়, সে কষ্টে যদি ধৈর্য ধরে, বিভিন্ন খাবার থেকে বঞ্চিত হয়, তাতে যদি সে সবুর করে এবং সওয়াবের আশা রাখে, তাহলে তার সমস্ত গুনাহ ঝরে যাবে। শেষকালে সে জমিনে চলাফেরা করবে, অথচ তার কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু আলা যালিক সুম্মা হাত্তা ইয়াবলুগহু আল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা। আল্লাহর তরফ থেকে যখন বান্দার জন্য কোন মর্যাদা নির্ধারিত থাকে, কিন্তু সে তার নিজ আমল দ্বারা তাতে পৌঁছতে সক্ষম হয় না, ক্ষমতা নেই, করতে পারছে না আমল, তখন আল্লাহ কি করেন? ওই মর্যাদা তো পৌঁছতেই হবে, তখন কি করেন? তাকে তার দেহ, সম্পদ বা সন্তান সন্ততিতে বালা মুসিবত দিয়ে তাকে বিপদগ্রস্ত করে। বিপদগ্রস্ত করে কি করা হয়? তাকে সেই মর্যাদায় উন্নীত করা হয়, অতঃপর তাকে এতে ধৈর্য ধারণ করারও তৌফিক দান করে। কারণ ধৈর্য না ধরলে পাবে না, ধৈর্য না ধরলে স্বভাব পাবে না, এই জন্য ধৈর্য ধরারও তৌফিক দেন। এইভাবে সে ততক্ষণ পর্যন্ত বিপদগ্রস্ত থাকে যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ আজ্জাল্লা তরফ থেকে নির্ধারিত ওই মর্যাদায় উন্নীত হয়ে যায়। সুতরাং রোগ হয়েছে, রোগে কষ্ট পাচ্ছ, তুমি সবুর করো, ধৈর্য ধরো, তাহলে পরে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তোমার, তুমি নিশ্চয়ই পাপ করনি, অতএব সেই মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে রোগগ্রস্ত করেছেন। এ কথা রোগীকে বুঝাতে হবে। অনেক সময় দেখবেন বলে যে যদি চাও যে খাঁচার পাখি গান গাক, তখন কি করা হয়? খাঁচার পাখিকে খেতে না দেওয়া হয়, মানে খেতে দেওয়া হয় না। কেন? যাতে করে সে ওই খাবার চাইবে, খিদে লাগলেই তখন সে কি করবে? গান করবে। তো খিদে লাগানো এই জন্য যাতে করে সে গান গায়। বান্দাকে এইভাবে কষ্ট দেওয়া, খিদেতে কষ্ট দেওয়া, তার দেহে কষ্ট দেওয়া, তার সন্তান সন্ততিতে কষ্ট দেওয়া, তার মানেই হল যে তখন সে আল্লাহকে ডাকবে। যত বিপদগ্রস্ত হবে তত আল্লাহকে ডাকবে। আল্লাহকে ডাকে না, সে এমনি ডাকে না। দেখবেন ওই যে মানতের ব্যাপারটা আছে, সে এমনিতে দান করবে না, কিন্তু যখনই বিপদগ্রস্ত হবে আল্লাহ তাআলা যে হ্যাঁ নাও দান করো, তখন সে বলে আল্লাহ তুমি যদি ভালো করো তাহলে আমি এটা দান করব। তো এইভাবেই আল্লাহ তাআলা কাউকে কাউকে মুসিবত দেন যাতে করে সে তাকে ডাকে। আল্লাহ তার কাছ থেকে ডাক শুনতে চান যে সে আমাকে ডাকবে, সে আমাকে আহ্বান করবে। কার মতো? ইউনুস আলাইহিস সালামের মতো। দোয়ায়ে ইউনুস কি? হ্যাঁ বাবুল ভাই, দোয়ায়ে ইউনুস কাকে বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এখানে বলা হয়নি যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কিংবা আমাকে ভালো করো, কিংবা আমাকে পারে পৌঁছে দাও। এখানে কিচ্ছু নেই, কি আছে? একটা তসবি, লা ইলাহা ইল্লা আনতা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাক মানে সুবহানাল্লাহ, সুবহানাক মানে সুবহানাল্লাহ, তারপরে অভিযোগ কি, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ নিশ্চয়ই আমি কোন অন্যায় করেছি, সেই অন্যায়ের জন্য আমি বিপদগ্রস্ত হয়েছি, তুমি আমাকে কি করো, উদ্ধার করো। বাস এইটুকু বললেই আল্লাহ আপনাকে উদ্ধার করবেন, কার মতো, ইউনুস আলাইহিস সালাম মতো, কারণ তিনি তসবি, এই তসবি পড়েছিলেন, বারবার পড়ার ফলে আল্লাহ তাআলা কি করেছিলেন, তাকে উদ্ধার করেছিলেন। ফাসবির কামা সাবারা, কি বলে সেখানে বলা হয়েছে যে ফানু বেজা বিল আরাই ওয়া হুয়া মাজমুম, তারপরে আল্লাহ তাআলা তাকে শুনে, তাকে দেখা, যখনই আল্লাহ তাআলা দোয়া শুনলেন তখন মাছ কি করলো, উগলে দিল, কোথায় উগলে দিল, পানিতে না, ওই তীরে গিয়ে উগলে দিল, ইউনুস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আর তার উপরে আবার কদুর গাছ সেখানে উদ্গত করলেন, যেখানে মরুভূমিতে গাছ থাকে না, সেখানে গাছ উদ্গত করে তাকে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হলো। তো এইভাবে আল্লাহ তাআলা রক্ষা করলেন। আপনি যখনই বালাগ্রস্ত হবেন, বিপদে পড়বেন, তখন আপনি কি করুন, ধৈর্য ধরুন, আর সেই সাথে আপনি দোয়া পড়ুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে কাঁদাকাটি করুন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে পারেন। যেমন যদি আপনি এমন মুসিবতে পড়েন যেখানে সাহায্যকারী কেউ নেই, এমন এক জঙ্গলে পড়েছেন সেখানে আপনার কেউ, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, আর সেখানে রক্ষা করার কেউ নেই, এমন জলজাহাজে চলতে চলতে জলজাহাজে দুর্ঘটনা হলে, জাহাজ ডুবি হল, আর আপনি ভাসতে ভাসতে এমন এক দ্বীপে গিয়ে পৌঁছলেন সেখানে কেউ নেই, সেখানে আপনি কি করবেন, আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। এ তো কাফের মুশরিকরাও এরকম করত, মক্কার মুশরিকরা কাফেররাও এরকম করত, সমুদ্র সফরে গিয়ে যখন টলমল খেত, এবার তো ডুববে ডুববে, তো কাকে ডাকত, তখন লাত উজ্জাকে না, তখন দেখত যে এই বিপদ থেকে সেই আল্লাহ ছাড়া, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক খালেক, তিনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না। এ কথা কোরআনে বলা হয়েছে বহু জায়গাতে। সুতরাং আপনি ডাকুন, আপনি তো অন্য কাউকে ডাকেন না। অনেকে বালা মুসিবতে পড়লে বাবা দাতা সাহেব বাঁচাও, বাবা বুড়ো সাহেব বাঁচাও, বাবা শাহজালাল বাঁচাও, বাবা কি, কত রকমের বাবা আছে দুনিয়াতে, কত রকমের বাবাকে ডাকে না, বাবাকে ডাকলে হবে না, কাকে ডাকতে হবে। আচ্ছা বাবা বললাম, কিন্তু অনেক সময় বিপদে পড়ে বলে ও মা গো, ও বাবা রে, ও বাবা রে বলে অনেকে আত্মনাদ করে, এটা করা জায়েজ না জায়েজ? ও বাবা রে, মা রে, এইভাবে আত্মনাদ করে। এই আত্মনাদ করা যদি আপনি বাবাকে ডাকার উদ্দেশ্য এ হয় যে বাবা বাঁচাবে, মাকে ডাকার উদ্দেশ্য এ হয় যে মাকে মা বাঁচাবে, তাহলে জায়েজ না। কিন্তু মানে সামনে আছে, আর আপনারা এই কথা জানেন যে আর্তনাদ করা তিনটে শর্তে জায়েজ, হ্যাঁ এটা বাদশা বলবে, গায়রুল্লাহকে বিপদে ডাকা তিনটে শর্তে জায়েজ, সেই তিনটে শর্ত কি কি, যদি আজ না বলতে পারেন কালকে ওমরায় আপনি যাবেন না, আজকে যদি না বলতে পারেন কালকে ওমরায় যাবেন না, রাজি? আল্লাহ ছাড়া অন্যকে বিপদে আপদে তিনটে শর্তে ডাকা যাবে, এমনি তো ডাকা যাবে না, ডাকা শিরিক। বিপদে আপদে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান কর, বাবা অমুক বাঁচাও, বাবা অমুক বাঁচাও, ওগো তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, বলে না লোকে, দাতা সাহেব বাঁচাও, তারপরে কি আজমিরের কি খাজা বাবা বাঁচাও, বাবা আব্দুল কাদের জিলানি বাঁচাও, বাবা শাহজালাল বাঁচাও, লোকে বলে না। তো আল্লাহ ছাড়া অন্যকে বিপদ আপদে ডাকা, রোগ বালাতে মুসিবতে ডাকা তিনটে শর্তে জায়েজ, সে তিনটে শর্ত কি কি, হ্যাঁ দেখছেন, তাহলে কালকে ওমরায় যাওয়ার যোগ্যতা রাখে, বুঝতে পারলেন না, তিনটে শর্ত কি কি, হ্যাঁ নম্বর এক, যাকে আপনি ডাকছেন তাকে জীবিত থাকতে হবে, মাশাআল্লাহ, নম্বর দুই, যাকে আপনি ডাকছেন তাকে উপস্থিত থাকতে হবে, এই তো শামিমের কাছে গিয়ে সেদিনে বলা হলো, তাই না, শামিমের কাছে, শামিমের প্রোগ্রামে, ওই যে আনিস ভাইয়ের প্রোগ্রামে বলা হলো সেদিনে, হয় ভুলে গেলেন মধ্যেই। নম্বর তিন, যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা তার দেওয়ার ক্ষমতা থাকতে হবে, মাশাআল্লাহ, এই তো কথা, তাহলে ওমরাতে যাবেন ইনশাআল্লাহ, তাহলে যাবেন ওমরাতে, আল্লাহর স্থান। এই তিনটে শর্ত ছাড়া যদি গায়রুল্লাহকে কেউ ডাকে তাহলে সে কি হবে? মুশরিক হয়ে যাবে। সুতরাং আপনি যদি মনে করেন বাবা ও বাবা রে ও বাবা রে বাবা, তার মানে বাবা ব্যবস্থা করুক, হাসপাতাল নিয়ে যাবে, এরকম যদি নিয়ত হয় সমস্যা নেই, কারণ বাবা বেঁচে আছে, সামনে রয়েছে। আর যদি বাবা মরে গিয়ে থাকে তাকে রাখেন তাহলে কি করে হবে? তাকে যদি আপনি আহ্বান করেন যে আপনার রক্ষা করুক তাহলে শিরিক হয়ে যাবে। বাবা আব্দুল কাদের জিলানি শুনতে পাবে না এই বাগদাদ থেকে, তারা বলবে না ওনাদের সব, ওনারা তো বায়ুতে বাতাসে ঘুরে বেড়ান, হাজির নাজির সবাই ওদের, অতএব তারা শুনতে পাবেন এবং তারা রক্ষা, এটাই হচ্ছে শিরিক। এরকম ধারণা করাই হচ্ছে শিরিক। এই তো গতকাল ঈদে মিলাদুন্নবী, আজকে হলো, আজকে না গতকাল হলো, দেশে মাশাআল্লাহ সবুজ পাগড়ি লাগিয়ে সব বিশাল মিছিল, বিশাল বিশাল খবর, কেন করছি আমরা, করতে হবে, সমস্ত মুসলমানের করা উচিত, বিভিন্ন দলিল দিয়ে আল্লাহর নবীকে অন্যরকম ধারণা করে, যেটা শিরিক, শিরকি ধারণা করে তারা বিদাতিরা পালন করছে, তো আমাদের জন্য জায়েজ না। এই তিনটে শর্ত ছাড়া গায়রুল্লাহকে ডাকা জায়েজ না। এবার সে যদি বাবারে মারে করে তাকে আপনি বোঝান যে এরকম করো না, বরং আল্লাহকে ডাকো। আল্লাহ আল্লাহ আল্লাহ মানে কি? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আর যদি পারেন দোয়া শিখিয়ে দেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, ধৈর্য ধরুন, কারণ ধৈর্য ধরলে পরে প্রতিদান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, বালা যত বড় হবে বদলা তা তত বড় হবে। যেমন আপনি কাজ করবেন, বালা যদি বড় হয়, আল্লাহ মুসিবত বড় দিয়েছেন, ভাববেন না কোনদিন যে আল্লাহ আমাকে এত বড় মুসিবত দিল অথচ আমার ভাইকে কম দিয়েছে কিংবা অমুককে কম দিয়েছে, আমি কি অন্যায় করেছি, না এরকম অভিযোগই করবেন না। আপনাকে বড় মুসিবত দেওয়ার মানেই হল যে আপনাকে কি দেওয়া হবে, আপনাকে বদলা বেশি দেওয়া হবে, আপনাকে এর বিনিময় বেশি দেওয়া হবে। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, জেনে রাখো যে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাকে বালা দান করে। তাহলে তুমি বলছো আমি পাপ, কি পাপ করেছি, না আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই মুসিবত দিয়েছেন। এটা ভাববেন না যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমাকে কেন মুসিবত দিয়েছেন, না এই কেন বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই আপনাকে মুসিবত দিয়েছেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এতে রাজি থাকবে, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, ভাই আল্লাহ দিয়েছে, আল্লাহ রাজি ছিল, এখন ভাগ্যে লেখা হয়ে গেছে, আল্লাহ তাআলা দিয়েছেন, সুগার দিয়েছেন, প্রেশার দিয়েছেন, কোলেস্ট্রল দিয়েছেন, হার্টের রোগ আছে, আরো অনেক কিছু, বুকে ব্যথা আছে, যন্ত্রণা আছে, এই সেই, আল্লাহ দিয়েছেন, আমি রাজি, আমি রাজি, তা বলে আমি পুষব না, আমি চিকিৎসা করব, বৈধ চিকিৎসা যেটা করতে হয় আমি করব। ওয়ামান সাখিতা ফালাহু সখত, আর যে ব্যক্তি নারাজ হবে যে কেন আল্লাহ আমাকে দিল, আল্লাহ তার প্রতি নারাজ হবেন, সে নারাজি পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, মুমিন যে হবে তার ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক, কেন, কুল্লুহু লাহু খায়র, তার সব জিনিসে মঙ্গল আছে, যালিকা লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য না, মুসলিম ছাড়া অন্য কারোর জন্য না। ইন আসাবাত হুসাররা, ব্যাপারটা কি, যখন সে সুখী হয়, যখন তার কাছে সুখ আসে তখন সাকার কি করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সুখ যখনই সুখ আসে সে ভুলে যায় না, সুখ পেলে সে আল্লাহকে ভুলে না, তখন কি করে, সে শুকরিয়া আদায় করে। অনেক মানুষ আছে মানুষের শুকরিয়া আদায় করে না, আর মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না। যদি আপনি কাউকে ভিসা দিয়ে নিয়ে আসেন, তারপর স্যার গাড়ি বাড়ি বিশাল কিছু হয়, তখন আপনি তার বাড়িতে জিজ্ঞেস করেন, তাহলে হ্যাঁ আল্লাহ দিয়েছে, আর ভিসা দিয়ে নিয়ে এলেন, আর সে যদি এমন কাফিলের কাছে পড়ে যে ডান্ডা খায়, তখন কি বলে, ওই যে অমুক নিয়ে গেল ফাঁসিয়ে দিল, বলবে না, আর ওই ক্ষেত্রে বলবে না যে অমুক নিয়ে গিয়েছিল বলে তার এ হয়েছে, আল্লাহ তাকে যা যায় খায় দেখ, এটা মুখে আসে না। বিয়ের ক্ষেত্রেও তাই, আপনি কারো বিয়ে লাগিয়ে দেন, কোন মেয়ের বা ছেলের বিয়ে লাগিয়ে দেন, সে যদি ভালো হয়, হ্যাঁ গো জামাই কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই, কপালে ছিল আল্লাহ খুব ভালো মিলিয়ে দিয়েছে, যে লাগিয়ে দিয়েছে তার নাম করবে না। কিন্তু যদি খারাপ হয়ে যায়, যদি মেয়ে কষ্ট পায়, তাহলে কি বলবে, ওই সর্বনেশে আমার সর্বনাশটা করলো, জেনে শুনে অমুক ঘরে লাগিয়ে দিল। খারাপের সময়ে তার নামটা নেবে, কিন্তু ভালোর সময়ে নামটা নেবে না। হচ্ছে না শুকর, হচ্ছে নিমক হারাম, বহু নিমক হারাম আছে, যারা নিমক খেয়ে ভুলে যায় এই জন্য নিমক হারামই করে, আর যারা নিমক হালাল তারা নিমক হালালই করে, তার নামটা নেয়, তার শুক্রিয়া আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন্নাস, যারা মানুষের, যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না, সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না। মোমেনের ব্যাপারটাই হচ্ছে আলাদা, মোমেন সব যখনই সুখ পায় আল্লাহর শুক্রিয়া আদায় করে, কিন্তু মানুষের মাধ্যমে হলে মানুষের শুক্রিয়াও আদায় করে। ফাক্কায় না খাইরাল্লাহ, এটা তার জন্য মঙ্গল। ওয়াইন আসাবাতহু দাররা সাবার, আর যদি তার কোন অমঙ্গল আসে, কোন অসুখ আসে, কোন বিসুখ আসে, তখন সে ধৈর্য ধরে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে কি করবো, ফাক্কা না খাইরাল্লাহ, এটাও তার জন্য মঙ্গলময় হয়। কিন্তু সবুর না করলে তাহলে কি হবে, তার জন্য মঙ্গল হতেই পারে না। আমার বলেছি, আমার গ্রামের এক লোকের তৈরি ছেলে মারা গেল, শিক্ষিত করে তাকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট সাথে নিয়ে এসছে, খুব খুশ, দেখেছেন মানুষের কি অবস্থা, খুব খুশ, চাকরিতে জয়েন করতে যাবে, আর ছেলেটা হঠাৎ করে কি একটা জ্বর হলো, মারা গেল। তো আমি সান্ত্বনা দেবো, আমি বাড়িতে টেলিফোন করলাম যে ওকে একবার দাবি সান্ত্বনা দি, তো বললাম ভাই তৈরি বেটা মারা গেল, ভালো, যাই হোক আল্লাহর কাছে সবুর করো, আল্লাহর কাছে দোয়া করো তার জন্য, বুঝি এটা কোনো কথা হল, আমার তৈরি বেটা ছেলে নিলিল আল্লাহ, কি ভুল করেছিলাম, কি ক্ষতি করেছিল আমার ছেলেই, কি করেছিল, আমরা এরকম বলো না, এরকম বললে মানুষ কাফের হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ কেন না, কারণ এরা হচ্ছে মূর্খ মানুষ, শিক্ষিত হলেও এরা হচ্ছে মূর্খ। অনেকে অনেক মানে উকিল, ডাক্তার, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী এও হতে পারে, কিন্তু দিনের ব্যাপারে যে জানে না সে মূর্খ, দিন যে জানে না, যে আকীদা জানে না, যে আল্লাহ সম্পর্কে জানে না, সে মূর্খ। তার কথা দেখুন, শিক্ষিত মানুষের কথা হলো কি, যে এটা কোনো কথা হলো, এত বড় ছেলেটা এত বড় হলো, তারপর মারা গেল, মরলে মরলে ছোট তো মরত, ছোট তো মরত, এখন কেন মরল, কিংবা বুড়ো তো মরত। তা তোমার মতো যে আল্লাহ চলবেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তোমার ছেলেকে এতদিন বাঁচিয়ে, এটাই তো তোমার পক্ষে বহু কিছু। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এবং তোমার ছেলেকে তো নর্দমার কীটও তৈরি করতে পারতেন, কিন্তু তা করেননি। শুয়োর, কুকুর, বানর তৈরি করতে পারতেন, তা করেননি। শুকরিয়া করো যে মানুষ হয়ে তুমি এগুলো বেঁচে আছো। সুতরাং আল্লাহর কাছে চাও, ধৈর্য ধরো, আল্লাহর কাছে কোন অভিযোগ করা যাবে না, বালা মুসিবতে অভিযোগ করা যাবে না। সুতরাং রোগী দেখতে গিয়ে যদি রোগীর মুখ থেকে এই শ্রেণীর কোন কথা শোনেন, সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার আকীদাকে সহি করতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আমি এক জায়গায় গেলাম, তার ছেলে মারা গেছে, মহিলা আর কি, সম্পর্কে আত্মীয় হয়, দেখা করতে গেলাম, তো আমি গিয়েই কাঁদতে লাগলো, সম্পর্কে নানি হচ্ছে, কাঁদতে লাগলো, খুব কাঁদতে লাগবে। আমি বললাম দেখুন মামা মারা গেছে, সে তার জন্য দোয়া করতে হয়, কান্না করতে হয়, পাশ থেকে মাঝে ওকে কাঁদতে দাও, ওকে কাঁদতে দাও, ওর বুকে যা ব্যথা আছে ওকে কাঁদতে দাও, আমি ওকে সান্ত্বনা দিচ্ছি আর ও বলছে কাঁদতে দাও, বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এক দেখলেন এক মহিলা তার বেটার কবর ধরে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি এরকম কাঁদছো কেন, এরকম করা ঠিক না, কবরস্থানে এসে কাঁদছো, মহিলাদের কবরস্থানে যাওয়া ঠিক না, তারপর তুমি বা কাঁদাকাটি করছো, এরকম করা ঠিক না। তখন মহিলাও মানে সেই রকম রেগে গিয়ে বলল, আমার যা হয়েছে তোমার হয়নি তো, তুমি তো বলবে। তারপর তাকে বলা হলো, তুমি এরকম কথা বললে কে জানো উনি, ওকে চেনো না তো, কে বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে সর্বনাশ, আমি এরকম বলে ফেললাম। তখন বুড়ি, সে বুড়ি বা যাই হোক মহিলা, সেখানে গেল, দেখল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কেউ নেই, কোনো দরওয়ান নেই, যে সরাসরি মহিলা, যাই হোক বাড়িতে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আল্লাহ ইন্নি লাম আরিফকা, ইয়ানি আমি আপনাকে চিনতে পারিনি, তাই বলে ফেলেছি। রাসূলুল্লাহ সেটা বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাবরা ফিস সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে প্রথম চোটে, ধৈর্য যদি প্রথমে না ধরো তাহলে সে ধৈর্যের কোনো দাম নেই। যখন আস্তে আস্তে আস্তে আস্তে ধৈর্যটা কি হয়ে যাবে, মানে আপনার শোকটা, তখন যদি আপনি ধৈর্য ধরেন তো লাভ হবে না, অতএব প্রথম চোটেই ধৈর্য ধরা কি, হ্যাঁ তখনই হচ্ছে উচিত। অতএব একথা মনে রাখতে হবে, তাকে বোঝাতে হবে যে প্রথম চোটই ধৈর্য ধরো, এখানে চোটটা লেগেছে, তোমার বুকে ব্যথা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে কিছু বলা যাবে না, কবর ধরে কাঁদাকাটি করবে এটাও ঠিক না, মানে কোন মানে কুমন্তব্য করবে আল্লাহর বিরুদ্ধে সেটাও ঠিক হবে না। কিংবা দেখবেন অনেকে কান্নাকাটি করছে, ও আমার পাহাড় গো, ও আমার সাত কোদালের মুনিষ গো, বলেন না বলে না, আমার আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার কপালে কি ছিল গো, আমার পোড়া কপাল গো, আমার কপালে ঝাঁটা গো, কত রকম আপনি শুনবেন। এক এক মূর্খ মানুষের কাছ থেকে এক এক তচ্চট করে আপনাকে সেখানে কি করতে হবে, প্রোটেস্ট করতে হবে যে না এরকম বলা ঠিক না। সঠিক হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, অতএব আল্লাহর বিরুদ্ধে এরকম কথা বলো না, তোমার কপাল পোড়া না, এতে তোমার মঙ্গল আছে। সবসময় মোমেনকে জানতে হবে আমার যাই হোক ভালো মন্দ তাতে কি আছে, মঙ্গল আছে। এই জন্য তাকে বুঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে, আর এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর সেই সঙ্গে আপনি তাকে বলবেন যে প্রথমেই বলেছি যে আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট নেবেন না, বরং এতে আপনার গোনা ঝরে যাবে, বলতে হয় না গোনা ঝরে যাবে, এটা হচ্ছে আরবি দোয়া লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই ছোট দোয়াটা কারো মুখস্থ নেই, এই ছোট দোয়াটা কারো মুখস্থ নেই। মুখস্থ না থাকার কারণ হল মানুষ ব্যবহার করে না, মানুষ প্রয়োগ করে না, মানুষ ব্যবহার করে না। মানে দোয়া রোগী দেখতে গেল লাভ আসা তাহুরুন ইনশাআল্লাহ এটা বলতে হয়, এটা জানে না, এটা জানে না বলতে, আর ব্যবহার করে না বলেই, ব্যবহার করে না বলেই সে বলতে পারে না। এখন আমি জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলেন না কেন, যেহেতু কোনোদিন ব্যবহার করেননি, প্রয়োগ করেননি, তাই না? এখন আপনারা বিয়ে খেয়েছেন কজন, এই হালে হালে দেশে গেলে হয়তো দু একটা বিয়ে খান। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে নতুন বরকনের জন্য কি দোয়া বলতে হয়, বলতে পারবেন? পারবেন না। কেন? এমনিতেই দু তিন বছর সৌদি আরবে থাকেন, বিয়ে টিয়ে খান না, আবার দেশে গেলেও তো আবার বিয়ে পাল্লা পড়ে না, তা কেন দোয়াটা বলবেন আপনি, মনেই থাকবে কি করে? মানুষ ব্যবহার করলে তখন আপনার বলতে পারে। আমাদের দেশের হুজুররা কত আরবি পড়ে, সাত আট বছর, ন বছর, দশ বছর, চোদ্দ বছর আরবি পড়ে, কিন্তু সৌদি আরবে এসে একটা আরবি বলতে পারে না। কেন? প্রয়োগ নেই। কিন্তু যারা এত আরবি পড়েনি ওদের সৌদি আরবে তারা মোটামুটি আরবি বলে সৌদিকে বোঝাতে পারে। তো প্রয়োগ, সেটা প্রয়োগের জন্য, এটা দোষ নেই, কারণ আপনারা ব্যবহার করেন না বলেই মনে থাকে না। যাই হোক, মনে রাখেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, তার মানেই যে মনে কষ্ট নেবেন না, কোনো ক্ষতি নেই তোমার, তুমি পবিত্র হবে। কিসের থেকে পবিত্র হবে? গুনাহ থেকে পবিত্র হবে আল্লাহ চাইলে। এই দোয়া তাকে বলতে হবে। আর যদি আপনি বাংলাটা আরবিতে বলতেই না পারেন, তাহলে আপনি বাংলাটা শুনিয়ে দিলেও আপনি তাকে সান্ত্বনা দেবেন, রোগী মনে সান্ত্বনা পাবে, পীড়ার কষ্টকে হালকা মনে করবে। আর আপনার এটা কর্তব্য যে সে যেন রোগের কষ্টটাকে হালকা মনে করে। রোগীর সাথে কথা বলতে দাওয়াতের সুযোগ নেন, রোগীর সাথে কথা বলতে দাওয়াতের সুযোগ নেন। কোন ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করে দেওয়ার ওসিয়ত করুন, তাকে আল্লাহ ভীতি প্রদর্শন করুন। এই সময় তার মনে ভয় ভীতি থাকে, তাই না? ভীত থাকে সে, কষ্ট আজাবের তার ভয় থাকে, কষ্টে আজাবের ভয় থাকে যে আমি মরে যাব, আমার কি হবে। সেই সময় তার হৃদয়টা নরম হবে। তবে হ্যাঁ, যদি সে ইমানদার হয়, তবে যদি বেঈমান হয় তাহলে তো বুঝতেই পারছেন, সে তো বিশ্বাসী নেই। কিন্তু বিশ্বাসী হলে আপনাকে সুযোগটা নিতে হবে। এই জন্য এই সময় সে আপনার নসিহত গ্রহণ করতে পারে। তাকে বুঝিয়ে দিন যে রোগদাতা ও রোগের মুক্তিদাতাকে আল্লাহ, তার কাছে দোয়া করলে তিনি আরোগ্য দান করবেন, কিন্তু তার সাথে তার আনুগত্য ইবাদত করতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, তাহলে তাকে আপনি সঠিক আকিদার প্রতি দাওয়াত কিভাবে দেবেন। আমি ডাক্তার মশাইদেরকে বলি যে আপনি ডাক্তার মশাই বেশ মাশাআল্লাহ খুব ভালো, এমন বহু ডাক্তার তারা ডাক্তারি করে দাওয়াতের কাজ করেন। আমরা আমাদের দেশেরই বহু ডাক্তার এখানে আছেন যারা দাওয়াতের কাজ করেন, আর বহু ডাক্তার তারা তাদের মধ্যে অহংকার আছে, তারা দিনকে দিন মনে করে না, অথবা করে শুধু নামাজ রোজার মধ্যে সীমিত। দাওয়াতের কাজ যে করতে হবে বা আমাদের মতো এই মজলিসে বসতে হবে, বসে না, কারণ এসব গরিব মানুষ। হ্যাঁ, ওই যে কুরাইশের যুগে আল্লাহ রাসূলকে বলেছিল না যে এইগুলোকে হাটিয়ে দাও তাহলে আমরা আসব না, এরকম অহংকার করা উচিত না। মানুষ সবারই সাথে মিশতে হবে, মানুষের সেবা করছেন, আপনি ডাক্তার মানুষ, মানুষের সেবা করছেন, অতএব মানুষের সঙ্গে মিশতে হবে এসে। এই জন্য পাড়াগ্রামে কেউ ডাক্তারি করতে যায় না, অনেক ডাক্তাররা পাড়াগ্রামে যায় না। কেন? সব গেঁয়ো মানুষ সেখানে, এখানে গন্ধ, আলুর গন্ধ, পেঁয়াজের গন্ধ, এইসব নানা রকম বলে গেঁয়োদেরকে ঘৃণা করে। এ হচ্ছে অহংকার, মানুষকে ঘৃণা করা উচিত না। ডাক্তার সাহেবদের উচিত যদি তিনি জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞানকে প্রয়োগ করা। আপনি জানেন সৌদি আরবে বহু ডাক্তার আছেন যারা বড় বড় বক্তা, তারা ডাক্তারি হিসাবে তারা কি করেন, ওই ওষুধ প্রয়োগ করেন, দাওয়াতি ওষুধ এবং দেহের ওষুধ, দৈহিক ওষুধ। যেমন ধরুন আপনার কাছে একটা লোক এলো, এসে পেটের সমস্যা, পেটের গন্ডগোল ইত্যাদি, আপনি তখন তাকে ওষুধ দেবেন ঠিকই, এটা খাও ভালো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেই সাথে যদি আপনি বলেন যদি আপনি ইসলামী অনুযায়ী খান তাহলে আপনার রোগটা হবে না। ইসলাম যেভাবে বলেছে যে তিন ভাগ, পেটকে তিন ভাগ করে এক ভাগ খাবে, এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য, তাহলে রোগ হবে না। তারপর যদি আপনি এমন কিছু বোঝেন যে সে নামাজ পড়ে না, আপনি দেখলেন যে তার ডায়াবেটিস আছে কিংবা তার এমন কোন রোগ আছে যাতে ব্যায়াম করা দরকার, অনেক ডাক্তার ব্যায়াম করার পরামর্শ দেয়, হাঁটার পরামর্শ দেয়, কিন্তু নামাজ পড়ার পরামর্শটা দেয় না, কারণ তার ব্রেনে আসে না। ঠিক আছে, তাকে হাঁটতে বলুন, কিন্তু নামাজও তো একটা, এটা ব্যায়াম হয় না? নামাজে ওঠ বস যে একটা, ওঠ বসও তো একটা ব্যায়াম। বেশি বেশি নফল পড়ুন আপনি, যদি সে পাঁচ ওয়াক্তের নামাজ না পড়ে তাকে বলুন যে আপনি নামাজ পড়ুন, নামাজ কেন পড়ছেন না, এটা একটা বিশাল ব্যায়াম। তবে ব্যায়ামের উদ্দেশ্যে কেউ নামাজ পড়লে নামাজ হবে নাকি? না, সে তো হবে না, যেটা সে কথা তাকে বুঝাতে হবে যে নামাজ হচ্ছে একটা ব্যায়াম। অতএব আপনি নামাজ পড়ছেন না কেন, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন, কিংবা সে যদি নামাজই হয় তো বেশি বেশি নফল পড়ুন, তাহাজ্জুদ পড়তে, সবাই ফজরের সময় কি করে ব্যায়াম করে, তো আপনি ফজরের সময় বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন, এতে আপনার শরীরে উপকার হবে। চোখ খারাপ হয়েছে, চোখ দেখাচ্ছে, চোখ চোখ দেখুন, চোখ খারাপ হওয়া সত্যি খুব খারাপ জিনিস, চোখ চলে গেলে মানুষ দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ তার। চোখ খারাপ হয়েছে আপনার এই জন্য ওই জন্য হয়েছে, ঠিক আছে, তো আপনি চোখের ওষুধ ব্যবহার করুন, আর সেই সাথে এই চোখকে হারাম জিনিস থেকে দূরে রাখুন। আপনি ডাক্তার হয়ে, আপনি ডাক্তার হয়ে দিনের কাজ করতে পারবেন, যে কোনো রোগের ভিতরে আপনি আপনার ওষুধ প্রয়োগ করতে পারবেন দুই ভাবেই, এটা আপনার দাওয়াতের কাজ হবে। তো ডাক্তার সাহেবদের উচিত এইভাবে রোগী দেখতে গিয়ে, কিংবা রোগী দেখতে যখন আপনি রোগীকে দেখবেন, যখন প্রেসক্রিপশন বানাবেন, তখন তার সঙ্গে ওষুধ কিভাবে খাবেন বলার সাথে সাথেও আপনি দিনের কথাগুলো বলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় উজু করেন, চোখে পানি দিয়ে, চোখকে পানি দিয়ে ধোন, তার চোখের রোগী হবে না, ঠিক না? চোখে অনেক মানুষ আছে চোখে পানি দেয় না, সকালে মুখ ধোয়ার সময় দেয়, কিন্তু যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত পাঁচবার পানি দিয়ে ধোয় তার চোখ খারাপ হতেই পারে না। এইভাবে আপনি বোঝান তাহলে নিশ্চয়ই দেখবেন সে ব্যক্তি নামাজি হয়ে যাবে। এইভাবে রোগী দেখতে গিয়ে আপনি দাওয়াতের সুযোগ গ্রহণ করুন, তাকে সান্ত্বনা দিন, তার মনকে শক্ত করুন, ধৈর্য ধরতে উপদেশ দিন, কষ্টে যেন অধৈর্য না হয় এবং অসমীচীন মন্তব্য না করে, আল্লাহ তার তকদিরের বিরুদ্ধে কোন বিরূপ অভিযোগ না করে। তার কি প্রয়োজন, কি কষ্ট, কি আশা, কি আকাঙ্ক্ষা তা জিজ্ঞাসা করুন, তার রোগ ব্যাপারে তাকে সহযোগিতা করুন, তার অবস্থা দর্শন করে আপনি নিজে উপদেশ গ্রহণ করুন, আপনিও নিজে দেখুন যে হ্যাঁ তার কি জন্য হয়েছে, আপনি নিজে উপদেশ গ্রহণ করুন। আর খবরদার, তাকে দেখা করতে গিয়ে তার সামনে অট্টহাসি হাসবেন না, অপরের সাথে হাসাহাসি, মজাক ঠাট্টা ও বাজে কথা বলাবলি করবেন না। আপনি গেছেন দুই বন্ধু মিলে তাকে দেখা করতে গেছেন, এখন আপনারা দুই বন্ধুতে কথা বলছেন এমন যে হা হা হা হা করে হাসছেন রোগীর সামনে, রোগীকে কি হাসি ভালো লাগবে? খুব খারাপ লাগবে। সুতরাং সেখানে গিয়ে হাসাহাসি করবেন না, মজাক ঠাট্টা বাজে কথা বলা বলি করবেন না, কারণ পীড়িত মনে সে কষ্ট পেতে পারে, অন্যথা যদি সে আপনার হাসি ও মজাকে আনন্দ পায় তাহলে সে কথা আলাদা। সে যদি বলে গল্প শোনাও, গল্প করে সে হয়তো একটু কষ্ট লাঘব হবে, সেটা আলাদা কথা, কিন্তু আপনারা দুজনে আপোষে গল্প করে আপনি তার তাকে আপনি বিরক্ত করছেন যেন এইরকম না হয়। সুতরাং আরো কথা আছে ইনশাআল্লাহ, আরো কি কি দোয়া পড়বেন সে কথা আমি আগে বা এর পরের দর্শে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাব। অবশ্য দোয়ার কথাটা বলে রাখা ভালো, কারণ এই দোয়া সম্পর্কে যেহেতু বললাম, প্রথম দোয়া কি বলতে হয়, লা বা আসা তাহরুন ইনশাআল্লাহ। দ্বিতীয় দোয়া যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু উপস্থিত হয়নি এমন রোগীকে সাক্ষাৎ করে সাতবার যদি কেউ এই দোয়া বলে তাহলে আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে নিরাপত্তা দান করেন। সেই দোয়াটা কি, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল করিম আই ইশফিয়াক, বাস এতটুক আছে দোয়ার বই। যারা যাদের দোয়ার বই আছে, রোগী দেখতে যাওয়ার আগে আপনি সেই দোয়ার বই পড়ে নেবেন। আর দ্বিতীয় দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইশফি আব্দাকা ফুলানান ইয়ানকাউ লাকা আদুবান আও ইয়ামশি লাকা ইলা সালাত, আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফা দাও। এটা বাংলাতেও বলতে পারেন, জরুরি নাই যে আরবিটা মুখস্থ করে বলতে হবে। বাংলাতে কি বলবেন, যে আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফা দান করো, আরোগ্য দান করো, সে হয়তো কোন দুশ্মনকে পরাস্ত করবে কিংবা নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, আল্লাহ আকবার, এ হয়তো মসজিদে যেতে পারছে না রোগের কারণে, সে হয়তো মসজিদে যাবে। অতি দুঃখের বিষয় যে আমাদের অনেকেই রোগী দেখতে গিয়ে সঙ্গে পুষ্পস্তবক নিয়ে যায়। রোগ ভালো হয়েছে তখন কি নিয়ে যায়? ফুল, ফুলের তোড়া নিয়ে যায়। তার সাথে কার্ডের উপর রোগমুক্তি বিষয়ক বিভিন্ন মোবারকবাদের বাক্য লেখা থাকে আর তাই রোগীকে উপহার স্বরূপ পেশ করে থাকে। এখন লোকেরা, এমন লোকেরা হয়তো কোন দোয়া জানেই না, এসব দোয়া তো জানেই না। এমন লোকেরা মুসলিম হয়েও ইসলামের অনুসরণ না করে বিজাতির অনুকরণ করে, অথচ ওদের অনেকেই হয়তো নামাজে বলে থাকে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, জানেও না যে কি বলছি এর মাধ্যমে, কি চাইছি এর মাধ্যমে। সূরা ফাতিহাতে যে মোনাজাত করছি, যে আল্লাহর ওয়াদা আছে যে বান্দা যখনই চাইবে এই সূরা ফাতিহার মাধ্যমে আমি তাকে দান করব, কিন্তু সে বলে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, দোয়া করে কিন্তু সেই দোয়া বিরোধী কাজ করে। দেখেছেন এসবগুলো দোয়া বিরোধী কাজ। ওই যে বউ দেখতে গিয়ে আংটি পরানো, কি বলো ওটাকে, এঙ্গেজমেন্ট আংটি, এঙ্গেজমেন্টের আংটি, এইসব বিদেশ বিজাত। তারপর এই যে জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, হ্যাপি বার্থডে পালন করা, সব হচ্ছে বিজাতির প্রথা। অথচ আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। তো এইভাবে যদি আমরা বিজাতির প্রথা মেনে চলি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই একজন, সে তাদের দলভুক্ত। সুতরাং আমরা মুসলিম হয়ে কেন অমুসলিমের মতো এমন কাজ করব যে কাজে আমাদের, যে কাজ আমাদের শরীয়তে নেই, আমাদের সোজা যেটা আমরা করছি তার বিপরীত, যেটা আমরা জানছি তার বিপরীত, আমরা যে দোয়া করছি আল্লাহর কাছে তার বিপরীত কেন চাইব? যেমন কিছু মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কি করে, কবরকে সিজদা করে, সিজদা করতে গিয়ে বোধহয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কবরে চাদর চড়াচ্ছে আর বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ অন্য এক মাবুদের ইবাদত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, কারণ আমরা বুঝি না, অর্থ বুঝি না। আমি আপনাদেরকে বারবার বলেছি যে এক জায়গায় লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। তো এক ব্যক্তি দেখা লেখা সত্ত্বেও সে সেখানে এসে লেখার ওপরই পেশাব করছে, বলছে কি ব্যাপার, তুমি লেখা আছে দেখছ না, এসে মানে তাকে ধমক দিয়ে বলছে তুমি লেখা আছে এখানে দেখছ না। তখন বলছে কি লেখা আছে আমি জানি না, বাংলা জানি না পড়তে, কি বলার আছে বলুন, কারণ সে জাহেল এই জন্য জানে না। আচ্ছা, আর একজন পেশাব করছে, সে তাকে ধমক দেওয়া হলো, ও হো আমাকে মাফ করবেন আমি এদিকে খেয়াল করিনি, তার মানে খেয়ালের অন্য বিষয় আছে, ডাইনে বামে অন্য দিকে তাকাতে তাকাতে না দিল পাইপ খুলে দেওয়ালে পেশাব করে। আর এক ব্যক্তিকে তাকে জিজ্ঞেস করেন যে কি এখানে লেখা আছে, বলো ভাই আমাকে পেশাবই লাগিনি, আমি এখানে দেখলাম এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে, তাই আমি পেশাব করলাম, না কারণ জরিমানা দেবো খামকাতে, এখানে পেশাব করিবেন না করিলে জরিমানা লেখা আছে কি, এখানে পেশাব পড়ছে কি, এখানে পেশাব করিবেন না করিলে জরিমানা লাগিবে, তাই আমি জরিমানা দেওয়া ভয় পেশাব করছি। দেখলেন এটা হচ্ছে উল্টা খুপড়ি, উল্টা বুঝিল রাম। তো এমন উল্টা বুঝিল রামের লোক বহু আছে, তাকে এক বলা হয় শরীয়ত থেকে আর করে তা বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব জাহেল থেকে এবং জেহালত থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।